মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি খোলাফায়ের ইতিহাস ভুলে যেও না। মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি সাহাবাদের ইতিহাস ভুলে যেও না। এ সমাজ সাজাতে তোমাকে প্রয়োজন, জেগে ওঠো বিপ্লবী চেতনায়, কোরআন হাদিস অধ্যয়ন সাহাবাদের অনুকরণ সঠিক পথের দিশা দেখাবে তোমায়। এ সমাজ সাজাতে তোমাকে প্রয়োজন, জেগে ওঠো বিপ্লবী চেতনায়, কোরআন হাদিস অধ্যয়ন সাহাবাদের অনুকরণ সঠিক পথের দিশা দেখাবে তোমায়। হতাশার জাল ছিঁড়ে এসো হে সেনা, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি রাশেদার ইতিহাস ভুলে যেও না। মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি সাহাবাদের ইতিহাস ভুলে যেও না। তোমাদের হাতে ছিল অর্ধ পৃথিবী, করেছ শাসন শিরুচু করে, আজ কেন মুখাপেক্ষী করছ মিনতি ইহুদি কাফেরার মুশরিকের দ্বারে। তোমাদের হাতে ছিল অর্ধ পৃথিবী, করেছ শাসন শিরুচু করে, আজ কেন মুখাপেক্ষী করছ মিনতি ইহুদি কাফেরার মুশরিকের দ্বারে। বাদশার জাতি তুমি মন ভেঙো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি রাশেদার ইতিহাস ভুলে যেও না। মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি সাহাবাদের ইতিহাস ভুলে যেও না। একটি বনের ডাকে সারা দিত লাখো ভাই, করত না জীবনের মায়া, আজ কেন নীরব তুমি লাখো বনের হাজারি, শুনেও তোমার খুন জেগে ওঠে না। একটি বনের ডাকে সারা দিত লাখো ভাই, করত না জীবনের মায়া, আজ কেন নীরব তুমি লাখো বনের হাজারি, শুনেও তোমার খুন জেগে ওঠে না। নীরব নিথর হয়ে আর থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না, তুমি রাশেদার ইতিহাস ভুলে যেও না। মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না তুমি, সাহাবাদের ইতিহাস ভুলে যেও না। মুজাহিদ নীরব হয়ে বসে থেকো না, তোমাদের ইতিহাস ভুলে যেও না তুমি, খোলাফায়ের ইতিহাস ভুলে যেও না তুমি, সাহাবাদের ইতিহাস ভুলে যেও না তুমি, রাশেদার ইতিহাস ভুলে যেও না।